Book 2 أحد عشر أغارو أغارو الشهور ماش ماش يناير جانواري جانواري فبراير February February Mars March March April April April Mayo May May Junio June June هذه ستة أشهر. أيغولي هلو ছয় মাস. أيغولي هلو ছয় মাস. يناير، فبراير، مارس. جانواري، فبراير، مارس. جانواري، فبراير، مارس. أبريل، مايو، ويونيو. April, May, এবং June. April, May, এবং June. Julio. July. July. Agostos. August. August. September. September. September. October October October November November November December December December وهذه أيضا ستة أشهر এগুলিও হলো ছয় মাস এগুলিও হলো ছয় মাস ইউলিও আগস্টস সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওয়া ডিসেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর অক্টোবর নভেম্বর এবং December.